sholat, besok tu lekar kaya sholat, bohun kaya sholat, bohun kira sholat, gitu ya, cuma waktu dulu sholat lah. Korbate, apa sahaja korban kita ada mak kata terbaik mana? Mila dekayu ya Allah Nabi ke jom mati ni dekhi kan? Allah Nabi jihad jiwon, Allah Nabi korban jiwon, bisa sih kisah apa? Tamasih bukan terjaga bukti. Mereka kata, ini je sebab orang terjaga kita khota, ekhota, soi hadis ini, soi hati ini, kini tuan kita semua jadi buku kata kita beri, culek asyik. Tapi jom অনুষ্ঠান আকিকা আকিকা করা সুন্নাত আর সুন্নাত না অনেকে মতো বাজে কিন্তু সুন্নাত মুআক্কাদা সুন্নাত চাই বলে কিন্তু আকিকার নামে যে ধুমধাম করা হয় এই ধুমধাম অতিরিক্ত ধুমধাম আমাদের অনেক সমাজে কুপ্রথা হিসাবে দেখা দিয়েছে জন্মদিন এবং জন্মদিনের উপহার করা লোকাচার অনেক সমাজে এবং জন্মদিন পালন করা একটি সুন্নাত জন্মদিন পালন করা সুন্নাত আর সুন্নাত ইহুদি নাসারাদের সুন্নাত জন্মদিন পালন করা ইহুদি নাসারাদের সুন্নাত আর যে সুন্নাত পালন করার জন্য আল্লাহ নবী ঘোষণা করেন যে তোমরা প্রত্যেক সুন্নাত পালন করো কচি তাই হ্যাপি বার্থডে টু ইউ বড় বড় কাজ ফ্যামিলি ডাক্তার ইঞ্জিনিয়ার তা দেখবেন মাশাআল্লাহ এসব না কোনো কিছু ঠিকই আছে না হ্যাপি বার্থডে শিশুদের এক জন্মদিন পালন করো রুহের ক্ষতি কি ক্ষতি হলো এই যে আপনি আপনার সমাজে ওদের দেখা দেখি ওদের কাছ থেকে নিলেন আপনার জিনিস না এটা আপনার জিনিস হলে নিশ্চয়ই হাদিস কোনে থাকতো আপনার সমস্ত নমুনা কোথা থেকে গ্রহণ করবেন আদর্শ কোথা থেকে গ্রহণ করবেন উচ্চ থেকে সেই উচ্চ হচ্ছে হাদিস কোরআন সেখানে যখন নেই তখন দেবেন উচ্চ থেকে ওখান থেকে পেয়েছেন আর ওখান থেকে নিয়ে আপনি আপনার সমাজে ঠিক করে দেন হ্যাপি বার্থডে টু ইউ আর জীবনের একটা বছর ফায়দা এটা তার জন্য আনন্দ করা দরকার নাকি দুঃখ প্রকাশ করা দরকার দুঃখ প্রকাশ করা দরকার ছিল বাতিনি বিয়ে আনন্দ প্রকাশ করার কিছু নেই কিন্তু ওই যে বাবারা দান করছে তারও সব ঠিক আছে আমাদেরও করা উচিত এই বলে আমরা জন্মদিন পালন করে শিশুদের এটা কিন্তু একটা কুপ্রথা তারপর দেখুন গর্ব অনুষ্ঠান পালন করা হয় না গর্ভবতী বউকে নিয়ে শ্বশুর বাড়িতে একরকম মায়ের বাড়িতে একরকম সাত হাজার খাওয়ানো তারপরে মুখে ভাত দেওয়া সাত ভাত খাওয়ানো জিজ্ঞেস করা তো তুই কি কি খেতে তোমার মন যাচ্ছে বলো তারপর সে যারা বলি বাইরে বসে খেতে মন যাচ্ছে কিন্তু বলা কি হুদুদের উপর খাবো হুদুদ সবাই করো তা কাম হবে সবাই এখন তার সাতটাকে মিটিয়ে দাও যদি বেঁচে মারা যায় এই যে একটা গর্ব অনুষ্ঠান পালন করা হয় তার মাধ্যমে উপহার এই উপহার দেবে ও উপহার দেবে এবং উপহার না দিলে হ্যাঁ মন কষাকষি শুরু হয়ে যাবে আমার দুলাভাইয়ের কাছে কিছু ছিল না আমার অমুক যেমন আমাকে কিছু ছিল না ইত্যাদি একটা মন কষা যদি শুরু হয় এর মাধ্যমে সুতরাং এই কথা ইসলামী কথা নয় কুপ্রথা দুর্প্রীতির পালন চল্লিশ দিন মহিলা অতিবাহিত হয়ে দুর্প্রীতির পালন করা হয় এটা একটা কুপ্রথা আপনারা জানেন মহিলারা যখন মহিলা সন্তান প্রসব করে মহিলারা যখন সন্তান প্রসব করে সেই সময়ে কতদিন পর্যন্ত তার নামাজ রোজা নেই কতদিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত আর যদি চল্লিশ দিন আগে খুন বন্ধ হয়ে যায় তাহলে নামাজ আছে নেই আছে কিন্তু বাংলাদেশের মহিলারা পড়ে করে না কেন না চল্লিশ দিন দুপুরি দিন পুরনো ভাষা এটা আর কি এটা হচ্ছে দারিদ্র ভাষা দুপুরি দিন দুপুরি মানে চল্লিশ চল্লিশ দিন পার না হলে তারা নামাজ রোজা করে না যদিও চল্লিশ দিন আগে ত্রিশ দিনে কারণ অনেকে ত্রিশ দিনে পঁচিশ দিনে খুন বন্ধ হয়ে যায় দেখবেন বসে আছে কেন না চল্লিশ দিন পার হয়নি দুপুরি দিন পার হয়নি দুপুর দিন যেতে আসবে তখন ঘরের সমস্ত কিছু কেটে দিয়ে সাফ করে তারপরে কি কি ইত্যাদি তারা পালন করে থাকে এগুলো নাসাই শরীফের আদেশ নয় নিসাই শরীফের আদেশ নিসাই এগুলো হচ্ছে মহিলার আদেশ যাই হোক এই এই যে একটা কুকথা তাও আমাদের মাঝে দোকানে আছে মুখের ভাত ওদের অন্নপ্রাশন আছে আর আমাদের কি আছে মুখে ভাত দেওয়ার কথা ছেলে এতদিন কি খাচ্ছিল দুধ খাচ্ছিল আর প্রথম ভাত দেবে তার জন্য একটা অনুষ্ঠান সেটা উপহার কত রকমের চৌকি বলে নানা রকম ছন্দ বন্ধ হয় যে আছে এরা হচ্ছে ইসলামিক কুপ্রথা সুতরাং প্রথা শেষ করা সম্মিলিত হবে না আদান দিদের আয়তুল কুরসি ইত্যাদি তারপরে কবরে দাফন করা হয় অনেকে মনে করে লিখে দিলে বলি হয়তো বা তার কবরের আজাম মাফ হয়ে যাবে। অনেকে আবার তার পীর সাহেবের সাজারা নামা লিখে থাকে, আব্দুল কাদের জিলানির নাম ইত্যাদি লিখে রাখে, ভাবে কি মুরগির নাকি ফেরেস্তা এসে কাপড় খুলবে না, যদি পীর সাহেবের নাম দেখে ভয় পালিয়ে যাবে, মানে তার হিসাবে মাফ। এরকম বিশ্বাস করা বৈধ না অবৈধ? আছে আপনার তৌহিদ যে নষ্ট হয়ে যাচ্ছে এই বিশ্বাসে, সেটা আপনি ভেবে দেখবেন। জানাজার খাটকে ফুল ইত্যাদি দিয়ে সাজিয়ে রাখা সাজানো, তারপরে সৌন্দর্য খচিত বা কালিমা অথবা আয়াত লিখিত মখমলের চাদর দ্বারা লাশ ঢাকা, লাশের উপর কবরের উপর ফুল দেওয়া, পুষ্পমালা দ্বারা শ্রদ্ধাঞ্জলি দেওয়া, জানাজার সাথে পতাকা বহন করা, কোনো খাদ্যদ্রব্য পয়সা ছেটানো, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এসব কথা ওই এখান থেকে এসেছে। ভালো করে খেয়াল করে দেখবেন এবং এগুলো জানাতে আমার জানালা দর্পণ করেন, ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। তারপরে লাল পেরে যে কাপড় লোয়ানো যখন হয়ে যায় বা গোসল দেওয়া যখন হয়ে যায়, লাল পেরে শাড়ি পরিয়ে স্ত্রীকে দান করিয়ে মোহরানা মাপ চাওয়ানো হয়। মোহরানা দেন মোহর বলে না, দেন মোহর মানে কি? ঋণ মোহর। জীবনে তো কল্পনাই করতে পারিনি যে আমাকে ঋণ শোধ করতে হবে, কারণ মুরব্বীরা বলেছেন মানতে হয় বাবা, এক দেড় লক্ষ টাকা মোহর মানছে, আরে এত টাকা পাবো তো সব লিখা হয়। এটা দেন মোহর না, এটা জামাই, এটা দেন মোহর বাঁধা না, এটা জামাই বাঁধা মোহর। বুঝলি জামাই বাঁধা আবার কি? যদি আমার বিটিকে তালাক দেয় তো বেটাকে আমি এই টাকা দিয়ে বাঁধবো, এটা কি বাঁধা? এটা কি মোহর? মোহর বাঁধা না, জামাই বাঁধা মোহর। এই মোহর খবরদার, যারা যুবকরা বিবাহ করবেন খবরদার, খবরদারে রাজি হবেন না। কোনো পক্ষের সাথে চুক্তি করে যেটা আপনি দিতে পারবেন নগদ কিংবা ধার, যে দিতে পারবেন দেওয়ার নিয়তের সাথে, খালেস নিয়তে, যে আমি আমার স্ত্রীকে মোহর পরিশোধ করবো, কারণ আল্লাহ তারা বলছেন ওয়াতুন নিসা সাদুকাত লিহিনা নিহলা, দেওয়া কি মোহর দেওয়া কি ফরজ না গরজ? নাকি হুজুর বাসর রাতে বইয়ের পায়ে ধরে ক্ষমা চাইলি তো হয়? যদি এত বড় নিজ কাপুরুষতার মন আপনি রাখেন তাহলে মজা ব্যাপার। আজ বল না আমি পুরুষ, রিজাল ও কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ আদেশ করেছেন যে একজন মহিলাকে মোহর দিয়ে বিবাহ করে আনতে, তার মোহর আদায় করতে, তখন আমি মোহর আদায় করি, আমি যখন পুরুষ আমি যখন পর্যা পাচ্ছি আমি কামাতে পারি, তখন নগদ মেটাতে না পারলেও আমি ইনশাল্লাহ ধার মিটিয়ে দেব। আর যারা ধার বেঁধে একে বিয়ে করে ফেলেছেন তারা শুনে নেন, এই দেই মোহর, এটা ঋণ মোহর, ঋণ পরিশোধ করা যেমন ফরজ তেমনি আপনার স্ত্রীর এই মোহর পরিশোধ করাও খরচ, খবরদার গরম ভাববেন না। আর ওইভাবে পায়ে ধরে মাপ চাইলে কোনো পাশর ঘরে কোনো পাশর রাতে কোনো মহিলা বলবেন না আমি মাফ করবো না, তাহলে তো আপনি বলবেন তাহলে যা মা সালাম, আর তাহলে সর্বনাশ হয়ে যাবে। তা ওটা চাপের মুখে তার কাছ থেকে মাপ চাইয়ে নেওয়া হয়, এই হলো এক মাপ চাওয়ার রাত, আর এই হলো এক মাপ চাওয়ার দিন, যখন আপনি মরে লাস্টে ঠান্ডা হয়ে গেছেন পড়ে আছেন, আপনার আত্মীয় স্বজন আপনার বউকে গোসল করিয়ে কিংবা না করিয়ে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে সব জায়গায় ভেঙে আনে, সব কথা কিন্তু সব জায়গাতে নিয়ে, কোনো কোনো জায়গাতে আছে আমভাবেই বলা হচ্ছে, লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে লাশের পাতলে দাঁড়িয়ে বলে বাবা, বলা হয় আর কি যে মা তুমি মোহরানার দাবি মাফ করে দাও, মোহরানার দাবি মাফ করে দাও। সে নিজে মাফ চেয়ে দেয়নি, সমাজের মুখে কোন মুরব্বীর মুখে অথবা কোন আত্মীয়র মুখে মুখে এই মাপ চাওয়া হয়, ওর এই মাপ মাপ হবে মানে শুধুমাত্র মাপ হবে, মাপ হবে না, তার কারণ সে মরা বসে কিন্তু মাপ দিতে পারবে। যদিও এসে বলে হ্যাঁ আমি তোমাকে মাপ করেছিলাম, হীরা খোসাকে মাপ করেছিলাম, কেঁদে কেঁদে বলে বেঁচে যায় কি করবে, যেমন বাসর রাতে চাপে করে বলেছিল এখনো চাপে করে বেজারি মাপ করে দেবে, তার এই টাকার প্রয়োজন ছিল, তার এই টাকা প্রয়োজন ছিল, আত্মীয় স্বজন হয়তো তাকে দেখবে না, এই টাকার মোহরের টাকা তার দরকার ছিল, কিন্তু সে বেচারি পরিশোধ করে গেল না, মরা অবস্থায় মাপ চাইল, এটা একটা কুকথা না? সুতরাং খবরদার, যার যুবক ভাইরা এখনো বিয়ে করেননি তারা সাবধান হয়ে যায়, নগদ টাকা মোহর দিয়ে বিয়ে করবো এই নিয়ত রাখুন, অথবা অনুসঙ্গে দিতে না পারেন ইনশাআল্লাহ পরিশোধ করবো এই নিয়ত রাখবেন। আর খবরদার স্ত্রীর কাছে নিচু মন মাফ করে দেওয়া, না তোমার গায়ে হাত দেওয়া হবে না, তখন স্ত্রীর সাথে ব্যাপারটা খারাপ, তো মাফ করতেই হবে, এরকম নিয়ত রাখবেন না। আর বেশি খবরদার 1 লাখ 1.5 লাখ যা পারবেন না বাঁধতে যাবেন না, চুক্তি করে তারপরে বিয়েতে বসবেন, মোট কথা এটা একটা কুকথা। তারপরে মরা বাড়ির ভোজ, যে বাড়িতে লোক মারা গেছে সেই বাড়ি থেকে ভোজের অনুষ্ঠান করা হয়, যদি আমি ভোজ না দিই তারপরে কি করবো, সৌদি আরবে থাকি, হ্যাঁ একটা গরু দুটো গরু তিনটে গরু পুকুরের মাছ।